الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين গতদর্শে الترغيب والترهيب থেকে সালাতের ফজিলত, রুকু, সুজুদ, খুশু এর ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে। আজকেও সে বিষয়ে আলোচনা হবে। কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করা হবে। প্রথম যে হাদিস পেশ করব বা এখন পাঠ করছি তা হল উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মা মিন আব্দিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা কাতাবাল্লাহু বিহা লাহু বিহা হাসানাতান ওয়া মাহা আনহু বিহা সাইয়াতান ওয়া রাফা লাহু বিহা দারাজাতান ফাস্তাকসিরু মিনাস সুজুদ। সুবহানাল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ بإسناد صحيح। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন বান্দা আল্লাহর উদ্দেশ্যে একটি সেজদা করে তাহলে আল্লাহ পাক এর বদলে তাকে একটি নেকি দান করেন, তার জন্য একটি নেকি লিখেন, তার একটি গুনাহ মাফ করেন, তার একটি পদমর্যাদা বাড়িয়ে দেন। অতএব ফাস্তাকসিরু মিনাস সুজুদ, তোমরা বেশি বেশি করে সাজদা করো। এখানে যারা উপস্থিত আছেন হয়তো কেউ কেউ এরকম থাকতে পারে, আজকে ফজরের সালাত মিস হয়ে গেছে, আল্লাহু আলাম জানি না, নাও থাকতে পারে, কিন্তু বাস্তবে দেখা যায় এরকম। এশার সালাতে যত মানুষ দেখা যায়, ফজরের সালাত তো দেখা যায় পরিমাণ কমে যায়, মনে হয় 100% কয় পার্সেন্ট থাকে আল্লাহ আলাম। মাগরিবের সালাত, হ্যাঁ মানুষ, এইসব হলো। যদি আমি বলি এই ফজিলত সাধারণ সাজিদা যে কোনো সালাতের ক্ষেত্রে, নফল সালাতের ক্ষেত্রে, তাহলে ফরজ সালাতের পদমর্যাদা, সালাত অনুযায়ী তো সাজিদার পদমর্যাদা আরো বৃদ্ধি পাবে। আমার নবী বলছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর উদ্দেশ্যে সাজদা করে তাহলে এর বদলে এক সাজদা করলো, আল্লাহ পাক তাকে একটি নেকি দান করেন, তার আমলনামা একটি নেকি লেখা হয়। বর্তমানে তো আমরা বুঝতে পারছি, ডিউটিতে যান সব মজুদ, কেউ কেউ ওই ফিঙ্গার, ওটা কি বলে আপনার থাম ফিঙ্গার লাগায় না, ওখানে আঙ্গুল টিপ দে মজুদ বসমা, ও বুঝতে পারে মাস পর দেখবে তোমার ঠিক আছে কিনা। এটা তুমি বিশ্বাস করো কি যা মজুদ, 3 মিনিট লেট, 10 মিনিট লেট, কোন কোম্পানি আছে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা, 4 মিনিট তো কেউ কেউ আছে মনোকম একদিনের বেতন কাটা, এরকম আছে কিনা? তো আপনি এটা বিশ্বাস করেন মজুদ? তো রব যে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যে বলেছেন যে আমি এরকম, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সাজদা দেয় তাহলে এরকম আল্লাহ লিখে রাখেন, আল্লাহ বলেছেন ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তারা যেসব নেক আমল করবে আর যেসব নেক আমল লিখে যাবে ওগুলো আমি লিখে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন, আর আল্লাহ তো কিরামান কাতিবিনও বলেছেন, সম্মানিত ফেরেশতারা ওরা লিখে রাখে। আজকে আপনারা এখানে এসেছেন, তা লিখেছেন কিনা ফেরেশতাগণ আলাইহিমুসসালাম? এখন আমরা এখানে উপস্থিত আছি, হাদিস শুনছি, লিখছেন মাশাআল্লাহ, আমল নামায় পাবো কিয়ামতের দিন বলেন ইনশাআল্লাহ। আর এর বদলা দুনিয়াতে আল্লাহ পাক অনেকটা দিবেন, কিন্তু আসল উদ্দেশ্য যেন আমাদের দুনিয়া না, আসল উদ্দেশ্য আখরা। দেখেন এক সাজিদা করলে একটি নেকি লেখা হয়, আর কি করা হয়, একটি গুনা মাফ। আমাদের গুনা সবসময় চলাফেরা, চোখের হেফাজত সবসময় হয়, কথা বলেন গুনা হয় কিনা, খাতা কচুরি সবার মজুদ। কেউ যদি বলে কি বলেন অমুক পীর সাহেব এমন, হরকত নাই, ওটা ইনসান না হাইওয়ান, ওইটা ইনসান। যে বলবে তার না, সে এমন একদম মানে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, এখন আর গুণের না বলতে কিছুই নেই, সে ইনসান। শয়তান যতক্ষণ পর্যন্ত আপনার বুদ্ধ শক্তি আছে, আপনি বুঝেন দিন, হ্যাঁ জ্ঞান আছে, চলাফেরার শক্তি আছে, আপনার মধ্যে গুনার মাত্রাও আছে, নেকির মাত্রাও আছে, নেকি করলে নেকি, গুনা করলে গুনা। কল্পনা আসে না গলত, 80 বছরের বুড়া, আবার সেদিন দেখলাম একটা বুড়া নাকি 85 বছরের বুড়ো বিয়ে করেছে, বাংলাদেশি হামদুজামানি জানা, ব্রিটিশ আর কি, 85 বছরের বড় বিয়ে করেছে, কত বছরের মেয়ে বলছে, আলহামদুলিল্লাহ নাজেজ তোর কিছু না, তুমি এমনি আবুল তো পাগলের পাগল কিছু বুঝো না, যাই তোর গেছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে সেই পুরুষত্ব আছে, শক্তি আছে, বিয়ে করেছে, কি অসুবিধা, হামদুজামানি জানা। আপনি বলবেন না শুধু এখানে মানুষের বয়স বেশি, এখনো বাংলাদেশে অনেক মানুষের বয়স বেশি, বলো আলহামদুলিল্লাহ আছে কিনা, অনেকেই বলে তোমার মায়ের বয়স 85 হবে, একজন দুইজন না, এখানে অনেকেই আছে, ঠিক কিনা, অমুকের বয়স এত। তো শুধু সৌদিদেরকে দেখে মনে হয় আমাদের দেশের মানুষের বয়স এরকম না, জিজ্ঞেস করুন বয়স কত, বেস্ট বয়স তেমন না, বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আর এক পদমর্যাদা আল্লাহর কাছে বাড়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই তোমরা বেশি বেশি করে সাজদা করো, দেখলেন সাজদার ফজিলত। আচ্ছা আসেন সাজদা, অন্য রিওয়ায়াত সহিহ মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকথিরুদ দুআ। মানুষ বান্দা সবচেয়ে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী ওই সময় হয় যখন সে সাজদার অবস্থায় থাকে। আল্লাহ রাসূল বলেছেন সাজদার অবস্থায় সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা যখন সে সাজদায় থাকে। তোমার 10 কোটি টাকা একদিকে আর আমার এক সাজদা একদিকে, কি বলেন? আর আল্লাহ কি আমাদেরকে দিচ্ছে না? সালাতের সময় যারা ইস্তেরায় কাজ করে, সালাতের সময় যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, সালাতের সময় যারা কফিলের ডিউটি করে, এদের মতো বঞ্চিত আর কে হতে পারে? সালাতকে পরিত্যাগ করে সে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? কয় রিয়ালে তোমার ডিউটি? বললাম 1000 রিয়াল। 1000 রিয়াল কি? 1 ঘন্টায় আমাদের মধ্যে কে আছে যে 1000 রিয়াল কামাই করে? এখানে যারা আমরা আছি, ও যদি ব্রেইনের ডাক্তার অপারেশন 1 ঘন্টা মুমকিন, এত টাকা তার পজিশন রিয়া না, তুমি কি আবার এটা দুনিয়া? কাফিরদের একটা কাফির ডক্টর ছিল এখানে, বুঝছেন, কাফির ইন্ডিয়ান, ইন্ডিয়ান হসপিটালের মধ্যে ব্রেইনের ডাক্তার সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা, ও ডক্টর শয়তান, ওর নাম নেই কাফের, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনি আমি বলি যদি আপনি 10 লাখ টাকাও পেয়ে যান নমাজ ছেড়ে, নমাজ ছাড়বেন না নমাজ আগে পড়বেন? এটা হলো ইমান। কিয়ামতের দিন তুমি বুঝবে তোমার কি অবস্থা। 10 লাখ 10 কোটি একদিকে আর দুই রেখা সলাত একদিকে। আচ্ছা 10 কোটি কেন? আমার নবী কি বলেছেন? সামনে দেখবেন হাদিস, সামনে হাদিস আসছে, দেখে বলছি। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন এই হাদিসে? মানুষ সবচেয়ে বেশি কাছাকাছি হয় আল্লাহর ওই সময় যখন সে সাজদায় থাকে। অতএব তোমরা এই সময় বেশি বেশি করে সাজদা করো, ফাআকসিরুদ দুআ, তাই সাজদার অবস্থায় দোয়া করবেন বেশি করে। কারণ এই সময় অন্য রেওয়ায়েতে আসছে দোয়া কবুল হওয়ার বেশ উপযোগী সময়। আল্লাহু আকবার, আমরা তো বুঝি না, শুধু মনে হয় এরকম হাত তুলে দোয়া করলে এটা মনে উপযোগী বেশি। সেজদার অবস্থায় দোয়া এটা বুঝে না, সেজদার অবস্থায় বেশি করে দোয়া করবেন। কাল কিয়ামতের দিন আমাদের নবী, আখেরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন সেজদায় পড়ে যাবেন না, আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদায় পড়বেন, দোয়া করবেন, আল্লাহর গুণগান বর্ণনা করবেন। সেজদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে গুণগান বর্ণনা করবেন, এত প্রশংসা বর্ণনা করবেন যেরকম প্রশংসা আর কোন সৃষ্টি আল্লাহ করতে পারেনি এবং করেনি, বলে সুবহানাল্লাহ। এরকম প্রশংসা বর্ণনা করবেন রব্বুল আলামিন। আর এটা কেমন করে করবেন? আল্লাহ স্বয়ং তাকে জানিয়ে দিবেন, ইলহাম করবেন। তাহলে সেজদার প্রথম মর্যাদা কতটুকু? ইখওয়ান, সেজদার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। খবরদার, 2 রিয়ালের জন্য আর 3 রিয়ালের জন্য এটা কি? তুমি সালাত ছাড়ো না, ঘুমের জন্য সালাত ছাড়ো না, ফজরের সালাত নোম, সারা রাত 1টা 12টা পর্যন্ত এরকম ডিং ডিং ডিং ডং পড়ে, কিন্তু এখানে আসে না। এখানে আসে যে ফায়দা হয় না, দরসে কোরআন মুশকিল, ওহা নেই। আমি তো বেশিরভাগ জিজ্ঞেস করি, এমনকি সোনাইয়া পর্যন্ত, সোনাইয়ার লোক যে আগে ভাগে ঘুমায় ওদেরকে, ওরা বলে 12টা আগে ঘুমাই না, 12টা 1টা 12টা। যারা আমার কাছে কোরআন পড়তে আসে আর এখানে আসে, মুশকিল, সময় নেই হয়, হাসারা হাসারা, যে সময় যাচ্ছে ওই সময় আর পাচ্ছ না। ইয়াদ রাখো, তোমার সময় চলে যাচ্ছে, কিন্তু যে কয়েকদিন আছে সময়, সময় কাজে লাগাও, হালাল কামাই করো, আল্লাহর ইবাদতের মাধ্যমে সময় কাটাও, কোরআন শিখো, আল্লাহর কালাম শিখো, কেন অহেতুক সময় নষ্ট করছো? খাবার দাবার খাওয়ার তোমার মনে যদি থাকে কোরআন শিখবো, সুযোগ পাওয়া যায়, নাই তো সুযোগ কিরকম পাবে? দেখেন তো আপনার, আজকে যদি আপনাদের মন না থাকতো এখানে আসার, আপনারা আসতেন? নতুন পুরাতন যারাই এসেছেন, আপনাদেরকে আপনি ধাবিত হয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। আমাদের মতো কত লোক আছে এই মার্কেট, আমরা এলে এমনি সদিক বদিক দিয়ে এমনি চক্কর দিচ্ছে, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, বেফায়দা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব হাজার হাজার বাংলাদেশি অথবা বাঙালি এখানে যারা আছেন, বাংলা ভাষাভাষী, ইন্ডিয়ান অথবা অন্য এলাকা, এই সব লোকদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করেছেন আল্লাহর এই মসজিদে এসে দিনই আলোচনা করা এবং শোনার জন্য। তাই বলি আলহামদুলিল্লাহ, আমাদের আমল নামায় যাবে ইনশাআল্লাহ, কালকে আমাদের দিন পাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? তোমরা বেশি বেশি করে সেজদা করো, সেজদার অবস্থায় বেশি করে সেজদা করো। আগে গেছে এখানে বলছেন তো সেজদার অবস্থায় যেহেতু বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়, তো তোমরা এই সময় বেশি বেশি করে দোয়া করো। এবারে দোয়া কোন কোন মানুষ হচ্ছে একদম সংকীর্ণ, আল্লাহর রহমতকে সংকীর্ণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আকসিরুদ দোয়া, তোমরা বেশি বেশি করে দোয়া করো, এই নির্দেশটা শুধু আরবের মানুষের জন্য বা আরববাসী মুসলমানদের জন্য সারা না, সারা বিশ্বের মুসলমানদের জন্য? কথা বুঝলেন? সারা বিশ্বের মুসলমানদের, আমি শুধু সুবহান রাব্বিয়াল আলা জানি, সুবহান রাব্বিয়াল আযীম জানি, আর আরবি তেমন দু একটা কিছু জানি না। আছে কিনা অনেক মানুষ, বেশিরভাগ তো বাংলাদেশ, কে জানে সুবহান রাব্বিয়াল আযীমই জানে না, অনেক এরকম পাওয়া যায়, মানে শুদ্ধ হয় না। সুবহান রাব্বিয়াল আলা শুদ্ধ হয় না, আরবি দোয়া করবে কি? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত বাধা নাই, সেজদার অবস্থায় আছো, তুমি যে ভাষা জানো ওই ভাষাই তুমি তোমার রবের কাছে চাও, বলো সুবহানাল্লাহ। আমি এই জায়গায় যারা পুরাতন আমার ছাত্ররা আছে, আমি এমনিতেই বললাম কেন হবে না, কেউ কেউ বলে বাংলা ভাষায় দোয়া করতে পারবো, হাদিস যখন পড়ি, আমি বলে বাংলা কেরালা তামিল সব ভাষায় করো নিজ নিজ ভাষায়, কারণ আখের দোয়া। তবে ওয়াজিব যেসব দোয়া সুমাবিয়ান আলা আরবি, বুঝতে পারছেন? আমি বলছি ঠিক, পরে আমি সন্দেহ আল্লাহ কোন আলিমকে জিজ্ঞেস করি, শাহ শেখ ইবনে উসাইমিন মওজুদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, তার মাধ্যমে আমি উপকৃত হয়েছি বেশি, আকীদার চেঞ্জ, ইলমি চেঞ্জ, পরিবর্তন এসেছে আল্লাহর হুকুমে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। এতো হেঁটে হেঁটে যেতেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখেছেন হয়তো, মসজিদ থেকে হেঁটে হেঁটে ফজরের সময় আসতেন। আমি কতবার তাকে প্রশ্ন করেছি রাস্তায়ও, এহতেরামও করি, আবার দর্শে উপস্থিত, কোনো কোনো সময় জামে কবির থেকে তার বাসা পর্যন্ত যেতাম একটা মশলা জিজ্ঞেস করার জন্য, স্মরণে যাওয়ার সুযোগ পাই না। ছাত্ররা ঘিরে আছে দেখছেন না আপনারা, ছাত্ররা সব সময়, আর ওরা কি টেকই মূল্যা নাকি বড় বড় মূল্যা, বড় বড় ছাত্র, তার ভার্সিটির উস্তাদ প্রফেসর, বর্তমান যেসব মশায়েখরা বড় বড় দেখছেন, ওরা সুযোগ পাওয়া যায় না শেখকে। তো একদিন এরকম যাচ্ছিলেন, প্রশ্ন করলাম শেখ, আমি তো অনেক বাঙালি মজুদ, ওরা বলে আকসির উদ্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জানেন তো আল্লাহ তাকে রহম করুন, কারণ ওই সময় অনেক ইন্ডিয়ান অথবা অন্য দেশি আসতো, তো ইসলাম কবুল করত, আমি শেখের কাছে গিয়ে নিয়ে যেতাম, কারণ আমি তো অনেক পুরাতন, তো এরপরে না ভাষাভাষি বিভিন্ন আসলো, তো আলহামদুলিল্লাহ আমি নিয়ে যেতাম, তো শেখ সাহেব কলিমা শাহাদত পড়াতেন আর কি, তারপরে সার্টিফিকেট দিতেন সে ইসলাম কবুল করেছে বলে। আলহামদুলিল্লাহ আমার স্মরণ আছে, তো এই জন্য আমাকে চিনতেন আর আদরও করতেন। কিরকম আদর জানেন, মক্কা কিছু তিনি তো যাচ্ছেন, লোকজন না অনেক লোক মক্কার অবস্থা বুঝেন, আমাকে দেখেছেন দাঁড়িয়ে গেছেন কয়েকবার, সুবহানাল্লাহ, আমাকে দেখেছেন আসসালাম আলাইকুম, শেখ দাঁড়িয়ে গেছেন ওই বাবুল মালিক আব্দুল আজিজের গেটের সামনে, আমাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন কখন এসছো, কি অবস্থা, কি না। আব্দুল লতিফ ভাই শামিল, আব্দুল লতিফ মনে হয় দুই একবার ছিল আমার সাথে, বলছে উস্তাদ দেখেন সুবহানাল্লাহ, মক্কায় মুখরম বাবুল মালিক আব্দুল আজিজ, তো ওর কথা আমি ভুলতে পারি না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, জান্নাতুল ফিরদৌস, আর আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস। তো তাকে এইভাবে আপনাদেরকে বললাম, আপনি যেমন বললেন না যে ইবনে উসাইমিনকে পাইনি, যারা পুরাতন জানে আমি নিয়মিত দর্শে উপস্থিত হতাম, একটা দর্শ মাগরিব থেকে এসা পর্যন্ত, তার যেসব দৌড়াত ছিল ওগুলো তো অংশগ্রহণ করেছি প্রশিক্ষণ। শেখ সাহেব রহমতুল্লাহ আলী আসর পরেও হালকা এক হাদিসের ব্যাখ্যা, দুই হাদিসের ব্যাখ্যা এখনো যেভাবে আছে, শেখ স্বামী করেন না হিরো উপস্থিত হতাম, আল্লাহ আকবার। শেখ সাহেব তো জিজ্ঞেস করলাম, শেখ এরকম বাঙালি আরবি জানে না, বাংলা দোয়া করা যায়, মৃদু হাসি দিয়ে বললেন, তার অভ্যাস ছিল মৃদু হাসি দেয়া, এই ছিল বাস্তবিক। রহমতুল্লাহ আলী বললেন, আল্লাহ বাংলা আরবি যত ভাষা আছে সব ভাষা আল্লাহ জানে। এখন আমার শোনা উচিত জিনিসটা, মৃদু হাসি দিয়ে বলেছেন, বলছেন বাংলায় দোয়া করে যায়, উর্দু মানে মুশকিল, সব ভাষায় দোয়া করো। এটা আমি সরাসরি শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করেছিলাম, তিনি এই উত্তর দিয়েছেন। আমি সরাসরি তো কেউ কেউ আমাকে বলে ওই আমার হোয়াটসঅ্যাপে বলে ইবনে উসাইমিন এরকম, আমি বলি আমি ইবনে উসাইমিনকে সরাসরি এই ব্যাপারে প্রশ্ন করেছি, কোন সময় বলি হোয়াটসঅ্যাপে আমি মানে প্রশ্নের উত্তর আর কি সময়। আল্লাহপাক আমাকে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলীর সংস্পর্শ লাভ করার তৌফিক দিয়েছেন, আল্লাহুম্মা লাকা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শেখ সাহেব রহমতুল্লাহ একবার আমাকে ধমকও দিয়েছেন, আমি খুব খুশি হয়েছিলাম। উস্তাদ যদি সাকিবকে ধমক দেয় খুশি হবে না নারাজ হবে? তো কেউ কেউ আছে নারাজ হয়ে যায়, তো এটা ছাত্র না, এটা অন্য কিছু, মাফি ছাত্র। আমাকে একবার ধমে আমি বললাম মবসুত আলহামদুলিল্লাহ, দৌড়ে দৌড়ে একটা ছাত্র এসছে, ওর নাম ছিল মাসরি হাজ্জাজ, এসে বলছে শুনে সে মনে হচ্ছে আমি তো হয়তো রেগে গেছি ভাই, আমার কাছে খারাপ লেগেছে হয়তো, সে বুঝতে পারেনি। তো বলছে দেখো আমি এরকম করেছিলাম আমাকে একদিন, আমি বলি কই আলহামদুলিল্লাহ, আমি আজকে মনে করলাম আমি যে শেখের ছাত্র। আমি তাকে বললাম আজকে আমার এটাই অনুমান হয়েছে, শেখ আমাকে বুঝতে পেরেছেন আমি তার ছাত্র, এই জন্য ধমক দিয়েছেন রহমতুল্লাহ আলী। এই ব্যাপারটা একটু বেশি বিশ্লেষণ করে বললাম আপনাদের জানাবার জন্য, শুধু এটা আমার কথা নয়, ওই আপনারা দেখবেন কোন কোন পত্রিকায় কোন কোন মৌলানা এরকম বলছে, এটা আলিমদের মতবিরোধ আছে কিন্তু বেশ সঠিক হচ্ছে। দোয়া এটা হলো আলাদা ব্যাপার, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরুদ দোয়া বলেছেন, বেশি বেশি করে দোয়া করো, সাহ ভাষার কথা বলেননি, ভাষা যেসব দোয়া তসবিহ সুবহান রাব্বিয়াল আযীম আরবি, সুবহান রাব্বিয়াল আলা আরবি, আত-তাহিয়াত আরবি, যেসব দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিন করা ওগুলো, এরপরে অতিরিক্ত যেসব দোয়া তার নিজ পক্ষ থেকে করবে এটা হবে বাংলা কেরলা তামিল ইংলিশ কই বাদ নেই, বলেন আলহামদুলিল্লাহ। আমি আবার আপনাদেরকে বললাম এটা আমি বুঝি, শেখ ইবনে উসাইমিন সারা বিশ্বের উলামায়ে কেরাম সবাই চিনে ইবনে উসাইমিনকে বর্তমানে, আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ, তার কথা বললাম আর কি। আরেকটা হাদিস শুনেন সাজিদা, এ হাদিস বলেই আজকের আলোচনা এখানে শেষ করব। ওয়ান রবিয়াত ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু قال كنت اخدم النبي صلى كنت اخدم النبي صلى الله عليه وسلم النهاري فاذا كان الليل اويت الى باب رسول الله صلى الله عليه وسلم فبت عنده سبحان الله. রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করতাম দিনে, আর রাত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কাছে গিয়ে আমি ওখানে গিয়ে আশ্রয় নিতাম, আর ওখানেই রাত্রি যাপন করতাম। ফাবিত্তু ইনদা, তো বলছেন ফালা আযালু আসমাউ ইয়াকুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বি, আমি শুনতে শুনতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটাই বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বি সুবহানা রাব্বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বি, বুঝতে পারছেন? তো আপনি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার দুইবার অনেক হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বি, এই হাদিসে বলছেন হাত্তা আমল, আমি শুনতে শুনতে আমার কাছে বিরক্তি এসেছিত, অথবা মানে মানে শারীরিক দিক দিয়ে একটু কিরকম লাগতো আর কি, অথবা অলসতা এসেছিত, অলসতা, অথবা বলছেন আও তাগলিবানি আইনি ফা আনাম, আমার উপর চোখ বিজয় লাভ করত আর ঘুমিয়ে যেতাম, তার মানে ঘুম এসে ঘুমিয়ে যেতাম। তো একদিন বললেন ইয়া রবিয়া সাল্লি ফাউতিয়াকা, রবিয়া তুমি কিছু চাও আমি তোমাকে দেব, তুমি কিছু চাও আমি তোমাকে দেব, ইয়া রব লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো মানুষ কেজন কুছ চাহিয়ে ভাই একটা গাড়ি চাই তাই নাকি, না বলবে দোয়া চাই, কোনটা ভালো? দুনিয়া তো সামনে। তো রবিআ নবীর খাদিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বাভাবিক মানুষ খেদমত করে ভালো লাগে, বলো না একটা কিছু হাতিয়ে বাতিয়া দেয় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আমাকে কিছু চাও তোমাকে দেব, তোমার কিছু প্রয়োজন হলে বলো। তিনি বললেন, আনজিরনি হাত্তা আনবু, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দিন, আমি একটু চিন্তা ভাবনা করি কি বলবো। কারণ সুযোগ পেয়েছেন, একটু চিন্তা ভাবনা করি, কারণ সুযোগ, ইয়া রাসূলুল্লাহ একটু সময় দিন, আনজিরনি হাত্তা আনবু, একটু দেখি। তখন বলেন, ওয়াতাযাক্কারতু আন্নাদ দুনিয়া ফানিয়াতুন মুনকাতিআতুন, আমি দেখলাম ওই একটু যে চিন্তা ভাবনা করলাম, দেখলাম দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ফানি, দুনিয়ার কোন স্থায়িত্ব নেই, দুনিয়া কেটে যাচ্ছে। তো বললাম, দুনিয়ার মাল চেয়ে তো কোন লাভ নেই। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারছেন? শুভ আন্নাদ দুনিয়া ফানিয়া মুনকাতিআ, দুনিয়া কেটে যাচ্ছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো বললাম, ইয়া রাসূলুল্লাহ, اسالك ان تدعو الله ان ينجيني من النار ويدخلني الجنه, আমি আপনার কাছে চাইছি আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে নাজাত দেয় আর জান্নাত দান করে। সুবহানাল্লাহ, বুঝতে পারছো? আল্লাহু আকবার। আমরা যদি হতাম একটা সোনে দিয়ে দিন, তাই নাকি? কারণ ওই সময় তো মনে হয় এরকম রিয়াল রিয়াল নাই, 1000 দিনার দিয়ে দিন। কিন্তু রাবিয়া কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে নাজাত দেয় আর কি দে, জান্নাত দে। ও বাবা রে বাবা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ থাকলেন, তিনি একটু চুপ। فسكت رسول الله صلى الله عليه وسلم ثم قال, من امرك بهذا؟ তোমাকে এ কথা বলার নির্দেশ কে দিল? হ্যাঁ, তুমি এটা কোত্থেকে পেয়েছো এরকম আর কি? قلت ما امرني به احد, আমাকে কেউ বলেনি, ولكني علمت ان الدنيا منقطعه فانيه, কিন্তু আমি দেখলাম যে দুনিয়া শেষ শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। وانت من الله بالمكان الذي انت منه, আর আমি দেখলাম আপনি তো আল্লাহর কতটুকু মর্যাদা, কোন স্থানে আছেন আল্লাহর কাছাকাছি, কতটুকু স্থান আমি দেখতে পাচ্ছি, আপনার মর্যাদা কিরকম, কোন জায়গায়? হ্যাঁ, আল্লাহর কাছে আপনার মর্যাদা কোন মকান আপনার, তো আমি দেখলাম এ তো কাছাকাছি মকান। ফাহবাবতু আন তাদউ আল্লাহ লি, আমি চাইলাম আপনি যেন আমার জন্য দোয়া করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নি ফাইল, অর্থাৎ তোমার জন্য আমি দোয়া করব। বুঝতে পারছেন? আমি তোমার জন্য দোয়া করব, তবে কি করো? ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাই তুমি তোমার এই কামনা বাসনা পুরো মানে আল্লাহ যেন পুরা করে দেয় তোমার জিনিসটা তুমি পাবে, এটা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদা করে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহি বিহামদি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন, ওইটা তবুও বলছেন বেশি বেশি করে সেজদা করো আর আমাকে সাহায্য করো। আইননি, আইননি মানে কি? সাহায্য, আইননি আলা নাফসিকা, তোমার নিজের জন্য, বিকাসরাতি সুজুদ। রাওয়াহু আত-তাবারানী ফিল কাবীর, শেখ নাসিরুদ্দিন আল-আলবানী বলছেন রাহিমাহুল্লাহ সহীহ লিগাইরিহি। তাই আশা করি আমরা বুঝতে পারলাম সিজদার মর্যাদা কতটুকু, ঠিক আছে না? সিজদা করি, খবরদার পাঁচ ওয়াক্ত সালাত তো পড়বেন জামাতের সাথে, চেষ্টা করুন। এর আগে আপনারা শুনেছেন অনেক ফজিলত, ঈমান তাজা করুন, আর যা আপনি শুনেন দুই একটা হাদিস ইয়াদ রাখার চেষ্টা করবেন আর অপর পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে? ইনশাল্লাহ আপনার ফায়দা। অনেক সময় হয় আপনি আমল করতে পারছেন না, আরেকজনকে বলেছেন ও মাশাআল্লাহ, এরকম আছে কিনা? আমার এখানে অনেক মানুষ আছে, হয়তো কেউ কেউ ওখানে আসে না ক্লাসে, ও বলেছে ওখানে যাতে ফায়দা হবে, এরকম আমি জানি, কেউ কেউ আমাকে এরকম বলে, ও আসতে পারে না এরকম বলে আমাকে, আলহামদুলিল্লাহ ওর কথা শুনে ও এসছে, ও উপকৃত হচ্ছে, ও আসতে পারছে না হয়তো ব্যস্ততার কারণে, অথবা আল্লাহ আলাম। তাই আমাদের সকলকে ইমান স্পিড বাড়ানো উচিত, বলেন ইনশাআল্লাহ, নিজে আমল করবেন, অপরকে দাওয়াত দিবেন। আর এইটা হচ্ছে আপনাদের একটা আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মাদ্রাসা দিনী দরসগাহ দিন শিকার প্রতিষ্ঠানটা, ঠিক না, দিনী প্রতিষ্ঠান আমাদের সকল, আমরা বড় হয়ে গেছি এখন মাশা আল্লাহ, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন। তাই আপনি শিখেন, আরেকজনকে নিয়ে আসার চেষ্টা করুন। আপনারা সবাই একমত ইনশাআল্লাহ, সবাই কাজ করবেন, দাওয়াতি কাজে কাজ করবেন, দাওয়াত মানুষকে কমপক্ষে প্রতি সপ্তাহে চেষ্টা করবেন একজন একজন করে নিয়ে আসা। আপনি চেষ্টা করেন, লোক না আসলে আপনি সব পেয়ে যাবেন। আচ্ছা, আমার এই কথা মানুষ যারা চেষ্টা করবেন একবার হাত তুলেন। ইয়া রব, সবার এই আত্মপ্রত্যয়কে তুমি কবুল করে নাও, তোমার দিনের জন্য আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদের স্মরণশক্তি বাড়িয়ে দাও, আমাদের ইলম বাড়িয়ে দাও, আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদের শিফা দাও, আল্লাহ তুমি তাদের শিফা দাও, আল্লাহ তুমি তাদের শিফা দাও। গতকালকে আমার ফাহাদ বিলাল দুইজন দুর্ঘটনা কবলিত হয়ে দুজনকে দেখে এসছি, তো ইনশাআল্লাহ ভালো। তো একটা মাঝে মধ্যে আমার কাছে পড়তে আসে কোরআন, ওর নাম খাইরুল, তো আমাকে তারা বললো যে উস্তাদ এরকম হয়েছে, তো আমি দর্শে গেলাম, না না ওখানে গেলাম, তো আগে ফোন করলাম মামুন খান, মামুন খান গিয়ে প্রথমে জরিপ করলো, কারণ সে ওখানে আছে, তো আলহামদুলিল্লাহ নেই না, সে সাথে সাথেই চলে গেছে, আমাকে কল দিল মজুদ আলহামদুলিল্লাহ, সে বলছে চেহারা দেখেন চিনতে পেরেছে। তারপরে আমি গেলাম আসর পরে, তো একজন ছিল আইসিউতে, তো বাইরে হয়েছে, ওকে আমি দেখিনি, তো সব বুঝি না, তবুও তো মুসলমান আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায় দিন, বললাম সালাত পড়ো, আল্লাহ দিকে রুজু করে দুই এক কথা বলে চলে এসছে। তো যাই হোক, আল্লাহ যেন এইসব রোগী যারা দুর্ঘটনায় কবিন, তো আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দেন, উদ্ধার করেন। আর এসব দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত, শুধু ইয়াদুনিয়া করবে না, বুঝতে পারছেন, দিনে ডিউটি শুরু করুন, ফজরের সালাত পড়ে ডিউটি শুরু করো। তুমি বলো হ্যাঁ ঘুমের কারণে উঠতে পারবে, ওল্লা মুশকিল, ওল্লা মুশকিল। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল করো, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, অসুস্থদেরকে আল্লাহ তুমি শিফা দাও, আল্লাহ যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদের উপর থেকে তুমি বিপদ দূর করে দাও, মুসিবত দূর করে দাও, আল্লাহ সিরিয়ার মুসলমান ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুসলমান, ইয়েমেনের মুসলমান, ইরাকের মুসলমান, আল্লাহ মুসলমানদেরকে তুমি উদ্ধার করো, মুসলমানদের জানমালের হেফাজত করো, আল্লাহ জালিম শিয়া রাফিদি শিয়ুই কমিউনিস্টদের অনিশ্চ থেকে, কাফির কুফফারদের অনিশ্চ থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, সিরিয়ার মুসলমানদের হেফাজত করো, ইরাকের মুসলমানদের হেফাজত করো, বর্মার মুসলমানদের হেফাজত করো, বাংলাদেশের মুসলমানদের হেফাজত করো, আয় আল্লাহ আমার দেশের মুসলমান যেসব মুসলমানরা ইসলামের কারণে যারা জেলেবন্দী রয়েছে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করো, খবরদার বিন্দুমাত্র হিংসা রাখবেন না, কথা বলছেন, হিংসা রাখবেন, আজ ওকে ধরেছে কালকে তোমাকে ধরবে, দিন থাকবে না। তাই কমপক্ষে তো আমরা দোয়া করতে পারি, যারাই মুসলিম হিসেবে আছে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করো, মুসলমানদের সারা দুনিয়ার মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।